মুখে কথা নেই, বাতাসেও নাই সাড়া, জেগে জেগে যেন কথা বলে ওই দূর আকাশের তারা, তোমার আমার কারো মুখে কথা নেই। দুজনে কাছে তবু যেন কত দূর, মুকুলের কানে মৌমাছি আনে সুর, তোমার আখির পল্লবে মোর, তোমার আখির পল্লবে মোর, আঁকিয়ে নিমেষে হারা, জেগে জেগে যেন কথা বলে ওই দূর আকাশের তারা, তোমার আমার কারো মুখে কথা নেই, তোমার আমার মতনি যেন গো এ রাতের ভাসনায়, কথা হারায় স্বপ্নের মাঝে নিজের হারাতে যাই, জানি না তো কেন দিলে তুমি মোরে ভুল, এ রাতের শেষে মনে হবে তো হাসি দিয়ে যার শুরু হয় সে তো, হাসি দিয়ে যার শুরু হয় সে তো, আঁকি জলে হয় সারা, জেগে জেগে যেন কথা বলে ওই দূর আকাশের তারা, তোমার আমার কারো মুখে কথা নেই।